দেশের বাসা কোথায়? দেশের বাসা হলো আপনার হলো নদীর ধারে পারে চরে, জায়গার নামটা বলেন, খিদিরপুর চর। আচ্ছা, ওটা কোন থানার আন্ডারে পড়ছে? ওটার মতিহার, মতিহার থানার আন্ডারে পড়ছে। তো ওইখানে আপনার বাপ দাদার জন্মভূমি? ওইখানে ওখানে জন্ম। আচ্ছা, আপনার বাড়িতে সদস্য সংখ্যা কতজন? 17 জন। 17 জন, আলহামদুলিল্লাহ ভালো। কে কে আছেন? মা বাবা সবই আছে, ভাই বোন ছেলে পেলে সবই আছে। আচ্ছা, আপনি কত নম্বর? আমি প্রথম। আপনি বড়? বড়। আচ্ছা, আপনার বাবা কি বেঁচে আছেন? বেঁচে আছে। উনি কি করেন? উনি বাসায় খালি নামাজ পড়ে, বাসাতে থাকে। আচ্ছা, আর আম্মা? আম্মাও বাসাতে। বাসাতে থাকে। বাকি ভাইরা কি করে? কেউ কারে দোকানে, কেউ ঘরে ডিশ লাইন, কেউ ঘরে রাজমিস্ত্রি, আর কেউ ঘরে ইয়ার দোকানে হার্ডওয়ারের দোকান আছে। তো আপনি ছোটবেলায় চরেই বেড়ে উঠেছেন? হ্যাঁ, চরেই চরেই। কত বছর বয়সে রাজশাহীতে আসছেন? 10 বছর থেকে 12 বছর হলো। 12 বছর। আচ্ছা, তো চরে কি হচ্ছে, আপনার লেখাপড়া করতেন, স্কুলে যাইতেন? লেখাপড়া করিনি, মানে একদমই কোনো ক্লাসে যাননি? না না, কোনো ক্লাসে যাইনি। আচ্ছা, তাহলে ছোটো থেকে বড় হওয়ার পরে আস্তে আস্তে কর্মজীবনে কীভাবে আপনি ঢুকলেন? কর্মজীবনে বাপ ব্যবসা করতো, ব্যবসার মধ্যে জড়িত। আচ্ছা, কী ব্যবসা করতো? কাঁচামালেরই। কাঁচামালের? ও, তার মানে এখন যে ব্যবসা আপনি করছেন, এই ব্যবসাটা হচ্ছে আপনার বুদ্ধি পড়ে, মানে বাপের ঐতিহ্য, বাপের ব্যবসাটা। আচ্ছা, তো চরে আপনার হচ্ছে ছোটোবেলায় চর সম্পর্কে কিছু বলেন, যে নদীর পানি যখন বাড়ে তখন কী অবস্থা? হ্যাঁ, সব ভাসা যায়। আমাদের বাসাতে ধরেন এই গেট পর্যন্ত পানি চলে যায়। আচ্ছা, তখন কী করতেন? শাগুন বাসাতে, শাগুন ধরেন আপনার ধান টান কাটতাম বাসার, আব্বার জমি জমা আছে। আচ্ছা, ধান কাটার জন্য কী ব্যবহার করতেন? নৌকা? নৌকা আর হলো যে কাছে আসা। তো ধান কাটা, মাড়াই করা, এগুলো করার পরে ধান টান এগুলোকে নিজেরাই নিজেরাই করতাম, করে বিক্রি কিছু করতাম, কিছু বাসা রাখতাম, খেতাম এই। আচ্ছা, আপনাদের এলাকা সম্পর্কে কিছু বলেন, যে এলাকাটা দেখতে কেমন? বা এলাকাটা গ্রাম সাইড, দেখতে শুনতে ভালোই, ফাঁকা জায়গা না। স্কুল কলেজ কেমন আছে? স্কুল কলেজ এখন বর্তমান আছে, কদিন ভাঙনে ভেঙে গেছিল, তারপরে এবার চলে গেছে। এখন কি মাঝে মাঝে যান না? এখন মাঝে মাঝে যাই, খালি জমিওয়ালা দেখতে। তার মানে ওইখানে আবাদি জমি যেগুলো আছে সেগুলো সব সব ডুবে যায়? ডুবে যায়, পানি হলে ডুবে যায়, আর হলো আবার পানি নেমে যায়, সব আবাদ হয়। তখন আবার আপনাদের নিজের আবাদ করে? হ্যাঁ। আচ্ছা, তার মানে চর থেকে তো অনেক ফল শাকসবজি আসে? হ্যাঁ, শাকসবজি চর করলা, পটল, বেগুন, টমেটো, কাঁচামরিচ, মটরশুঁটিও হয়, করলা পটল হচ্ছে। এছাড়া তো তরমুজ, তারপর তরমুজটা হচ্ছে না? তরমুজটা হয় না, একসময় করে না, একসময় হতো, এখন করে না কেউ। আচ্ছা, বাদামও তো ইয়ে করতো না? বাদামও করেছে, কয়েকদিন দিয়ে লস খাই আর করে। আচ্ছা, বাদামের লস কেন হয়? কম খরচ, খরচ কম কিন্তু হয় না, হয় না। আচ্ছা, এটাই মেন বিষয়। তবে এখন হচ্ছে সবাই তো অল্প ইয়েতেই বেশি আবাদ যেটা হয় সেটাতে মানে, হ্যাঁ, এখন ধরেন আবাদ করছে ইরি ধান, করছে পটল, করছে কয়লা, করছে কেউ বেগুন, করছে টমেটো, করছে কাঁচামরিচ, কেলা করছে। আপনাদের চর থেকে যাতায়াতের মাধ্যম তো নৌকা? নৌকা, হ্যাঁ, তারপরে চর হাইটে আসতে হয়, কোনো গাড়ি ঘোড়া নাই। তো ইলেকট্রিসিটির কী অবস্থা? ইলেকট্রিসিটির অবস্থা ধর নেই পারা লেগা, তাছাড়া ওইদিকে ইলেকট্রিসিটি একদমই নাই? নাই নাই। তাহলে রাত্রে কী জ্বালান? রাত্রে ওই যে সূর্যের আলাতে যেটা মানে সোলার, সোলার ওটা তাই? হুম, সোলার ওখানে প্রত্যেক ঘরে ঘরে চালু, প্রত্যেকটা ঘরে ঘরে কেউ আছে কেউ নাই, ঘরকেল বাতি জ্বালায়, যাদের নাই তারা হচ্ছে ঘরকেল বাতি জ্বালায়। আর নৌকাতে যাতায়াত করেন তো মানে এই রুটটা সম্পর্কে আমার জানা নাই, আমি চরে কখনো যাই, এমনি নৌকায় চড়েছি, আমার বাড়িও তো মনে করেন যে কাজ পদ্মার। নৌকাতে যাওয়া আসা গেলে কেউ ভয় করে, কেউ করে না, যা যা বসে গেছে। তো এগুলো যাত্রীবাহী নৌকা কি মানে রেগুলার? রেগুলার মানুষ যায় শহরে আসে রেগুলার। কেমন জনসংখ্যা আছে? জনসংখ্যা ধরেন একসাথে 40-30টা লোক হয় নৌকাতে, বা 20টা হলে ছেড়ে দিল, তারপর আর একটা আলো, মানে সিরিয়াল করা আছে গাড়ির যেরকম সিরিয়াল ফিরে রাখে। আর আপনাদের ওখানে চরের বসত বাড়িগুলো কি আপনার হচ্ছে আগে কত আছে না? দেওয়ালা বাড়ি এখন ফাঁকা, মানে ভাঙন হয় না, খেড়ের বাড়ি, কেউ তিন খারাপ বাড়িতে আসে লোকজন, কেউ নাই, ধানের জমিতে কাজ করছে, পটল মটল এগুলো আবাদের দিক খেয়াল করছে। মানে মেন ইয়া হচ্ছে কৃষি। হুম, কৃষি কে। আর নদীর ধার হিসাবে আপনারা মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করেন, নদীরই মাছ, নদীর মাছ আর কি, নদীর মাছ। সেটা ভুল বললাম আর কি, নদীর মাছ ধরেন তো? হ্যাঁ, টাটকা মাছ, টাটকা মাছ, কি মাছ পাওয়া যায় আপনার? হলো সব রকমের মাছ পাওয়া যায়, ধরেন গরই মাছ, বোয়াল মাছ, আর মাছ, চিংড়ি, হ্যাঁ, বোয়াল, আর বাঘার, পিঠা, ইলিশ মাছও পাওয়া যায়। আচ্ছা, ভরা নদীতে একরকম মাছ পাওয়া যায়, ভরা নদীতে বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়, আবার পানি কমলে কিন্তু আবার হচ্ছে বেশি পাওয়া যায়, অন্য টাইপের একটা মাছ পাওয়া যায়, মাছ পাওয়া যায়, পুঁঠি, চিংড়ি, বাঘার মাছ, ট্যাংরা, বাঘার, ট্যাংরা, আর বোয়াল, সব রকম বয়লা মাছ। পানি কমলে মনে হয় বোয়াল মাছটা বেশি পাওয়া যায়, পানি কমলে বোয়ালরা, ট্যাংরাটা, চিংড়িটা এগুলো বেশি পাওয়া যায়। আর নদীর মাছের মাছের তো সেই টেস্ট, মানে আপনারা হচ্ছে ডাইরেক্ট সকাল হলে মাছ পাচ্ছি, কেনার দরকার না। মাছের ওই ওটার পেশা হচ্ছে ভালো ছিল না এখনকার পেশাটা ভালো? আগে পেশাটাই ভালো ছিল, এখনকার পেশাটা ভালো, এখন তো সেরকম হয় না মাছ, এখন হচ্ছে মাছ কম হয়, কম সেটাই, মাছ কমে যাওয়ার কারণে অনেক, আমার বাড়ি হয়তো নদীর ধারে, মাছ কম হয় আগের মতো হয়, আগে নুগাল লোড করে মালা হচ্ছে, আবার ভ্যারাইটিজ আছে, মাছের আবার হচ্ছে ভ্যারাইটিজ আছে, নবসে আছে, মহিলা মাছ আছে, চান্দা মাছ আছে, ট্যাংরা আছে, সব মাছই আছে। যাব ভালো রাজশাহীতে আসছেন কত বছর হলো? ধরেন 12 বছর বয়সে আসা, 12 বছর। এখানে কোথায় থাকেন? আলের বউ। আর বাসায় আপনার বিয়ে শাদি করছেন? বিয়ে শাদি করছি। কয়েক দেয়? খেলাধুলা করতাম যেরকম, কিরকম খেলাধুলা করতাম, একাটুক খেললাম, এই খেলার সময় করে, সময় করে কিছু মন দিয়ে খেলার সময় আছে। তাহলে আপনার বাড়িতে চরে আমি এই কথা বলতে লাগে জানলাম, বা সেদিনকে আমাকে বললেন চরে আমার ওরকম ভাবে যাওয়া হয়, গেলে আবার আপনার বাড়িতেই যাব। মানে এখন আছে আপনার শহীদ মনার সোজা, হ্যাঁ, ওই মিডিল চরে বর্তমানে, আগের বাড়ি পুরাতন বাড়ি ভেঙে গেছে, ভাঙনে ভেঙে গেছে। আচ্ছা, এই চরে এখন যাতায়াত আবার টাবাদ গেলা দেখি চাচা করে, চাচার কাছ থেকে যা দিল দিল, না দিল চাচাই খেলে, এক চাচাই করে 70 বিঘা। 70 বিঘা? আমার ফুফাতো ভাইয়ের আছে ট্রাক্টর আছে, যেটা জমি চাষ করে ওই ট্রাক্টর দিয়ে গরু মোষের আদি করে। তাহলে আপনাদের মোটামুটি জমি জাতি কেমন পরিমাণ আছে? বাপের না, দাদার, দাদার ভাগে ধরুন মোটামুটি 1-2 বিঘা 35 বিঘা মতন ভাগে। চরের জমি না হয়ে শহরে, শহরে ছিল ওই যে নিমতলা মোড় যেটা, হ্যাঁ নিমতলা, মজ্জুম কন্ট্রাক্টে গেছেন, হ্যাঁ ওই মাটি কিন্তু আমাদের ছিল 6 কাঠা, ওটা বেশি যায় যাই থেকে ওই 12 বছরের আগে বেঁধেছি, বিক্রি করে কিছু ভাগ এটা পাইছেন, কিছু ছিল যে ওখানে মাটি গেছে আলু মেরে। এখন ওইটা যেখানে থাকে ওরা জায়গা বাদ দেওয়া, এবার আমি কিনেছি আরো আরো 14 কাঠা কিনেছি, তাই 16 লাখ টাকা আমার বাড়ি। সেটাই তো বলছি যে আপনার, আমি যেটা কিনেছি 1 কোটি 1 কোটি টাকার কাছাকাছি, তাই বেচতে গেলে বলেন কি এরকমই ধরার কথা? এগুলো তো সব সিটি কর্পোরেশনের ভিতরে, সিটি কর্পোরেশনের মধ্যে হচ্ছে না তো, ওটা আলের মোড়ের মসজিদটা নাই, মসজিদের নিচে তো সিটির বাইরে হচ্ছে, সিটির মধ্যে হচ্ছে না। আপনার মিয়াপুর ঝুঁচকে আছে না, ওখানে কিনেছি 10 কাঠা শুধু 5 লাখ টাকা, আজ থেকে 8 বছর 10 কাঠা 5 লাখ টাকায়। হ্যাঁ, রেজিস্ট্রি হওয়ার দিয়ে 5.5 কোটিতে, তাও সাধারণ ব্যবসা বাণিজ্য আমার 8 দিকে দোকান ছিল, ওই ব্যবসা করি আল্লাহ রহমতে। টাকা 4 বারে দিয়ে মাটি বেসে গিয়েছে। এরকম সুযোগ সুবিধা আগে ছিল, এখন নাই, এখন না না, মানে নিজস্ব লোক তো সুবিধা দিয়েছে। প্রথমের জন্য 1.5 লক্ষ টাকা, তারপরের জন্য 1.5 লক্ষ টাকা, তারপরের জন্য পুরোটা দিব চলে নেবে, 3 খাতা দিয়ে গেছে, মানে কিস্তিতে কিস্তিতে দিয়া ইয়ে করেছে দেখা, মানে 1 বছরের মধ্যে আমি এগুলো শিখে দিচ্ছি। হ্যাঁ, মটরশুঁটি 100 টাকা। আপনার দোকানে তো অনেক ধরনের শাকসবজি আছে, হ্যাঁ, এই শাকসবজিগুলো মূলত কোথায় থেকে? এটা আমি খড়খড়ি বাজার থেকে নিয়ে আনাই, আর কোট বাজার থেকে নিয়ে আনাই। সকালে মাল দিয়ে চলে যাবে, 500 টাকা দিয়ে চলে যাবে, যে দামে কিনে আনবে ওই দামে পেয়েছি, মাল তো ধরেন 10-15 বেশি, এই কারণে পার্কে দিই, আমারও হোক পরও হোক, বুঝলেন না, মাল নিম্ন ধরেন 1500 মাল বেশি, মনে যদি 100 টাকা লাভ আছে 1500, আমার ওকে দিয়েছি যে আমার 1000 বা 800 700 থাকলে হলো, 1000 হলো, খরচা মচা দিয়ে আমার একটা একটা ইনকাম হলো, বুঝলেন, এই যে সিস্টেম। আর আমি যে পজিশনে যেহেতু আছে খুব কষ্ট করে ভাই, সত্যি কথা কি বলতে খুব কষ্ট করে, সেটাই বলে আমার বাপের কিছুই নেই, কিছুই নেই, এই যাবতলি আমি রাগা রাগে আসে এখানে, এগুলা মানে এত দূর আসা না, কীভাবে বাড়িতে ইনকামের ধার কম, বললো তোর আমি যখন বিয়ে শাদী করে দিই, 4 বছরে ইনকাম করলো 2 লাখ মতো নিয়ে, 4 বছর খায় যায় মানে আমার জমিছে, দিতে এবারে মা খেলে চলে এলাম, আমাকে তোর আইনে খাওয়াবে গিয়ে, মা খেলে এনে দেখা যাচ্ছে মা ছোটো ভাই গেলাকে রেখে দিল আব্বা, আমি একানু আস্তে আস্তে এই গেল এলো, তো বাদ বাকি 3 জন আইছিল, ওরা না ভালো ছিল তো, তারপরে এত দূর ধরে না এসে পর্যন্ত সবকে কাজ কামে লাগিয়ে দিয়েছি, কেউকে লাগিয়ে দিয়েছি মাস্টার পা আড়তে, কেউকে ধরেন কারো দোকানে, সুজন ভাইকে দোকানে যে ডিস লাইন আমি দিয়েছি বললে হয়তো বিশ্বাসই করবেন না, 6 বছর ছেলে আমি দিয়েছি আমার ওই ভাইটাকে, এখন ওর কাছ থেকে বিয়ে শাদী দিয়ে সুজন ভাই এখন বলে যে তোমার মতন ছেলেই তো নাই, সত্যি কথা বলতে কি কোনটা আপনার ভাই বলেন তো, আদম হ্যাঁ ভুট আমার ভাই, আপনার ঠিক করতে আসে এখানে দেখেন মাঝে সাঝে আসে, আসে তো ভুট আমার 4 নম্বর ভাই, অখিল ভাই ওই সবজির দোকানদারকে হয় বলবে, বুঝলেন, বলছে ওই ভাই লেগে শহরের মধ্যে সব ভাইকে লাগে টাইনে নিয়ে যাচ্ছে, আসলে ট্রেনের ইঞ্জিন যেদিকে চলবে, ইঞ্জিন যদি ঠিক হয় না তাহলে পেছনের বগিগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে ব্যাকআপ পথে যেতে দিই, সবকে কিনারায় কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, একটু একটু যা পারেছি মূর্তি হিসাবে লাগিয়ে দিয়েছি, কখন ওই কাজে একই কাজে, এক ভাই খালি একটু ক্যাশ পাতে গেছিলো মাস্টার পাতে মেজোটা, আর 10 লাখ টাকা ক্যাশ করে ধরেন অন্য লাইনে আইপিএল খেলতে গেল, 1.5-2 লাখ টাকা আরো পকেট বাড়তি জরিমানা দিতে হলো। যুবক সমাজ আমাদের এই যে আইপিএল মানে অনেক ইনভলভ হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝতে হয় না। আমি যে পরিমাণে কষ্ট হয়েছে আমার ওই ভাগে একটুও কষ্ট করতে পারবো না আমার মনে বলে, আমি খুব কষ্ট করেছি আমার জীবন, যে কষ্টটা করেছি বলছি তো আমার ভাইয়েরা এখন পর্যন্ত পারবে না বা করবেও না খাই থাকলে পারবে। মানে কথা হলো জিরো থেকে হিরো আপনি। হ্যাঁ, কিছু ছিল না, কষ্ট করে একবারে শূন্য থেকে। আমি বলতে গেলে এককালে এমনও কাজ গিয়েছে 20-10টা লেবার খাটাইছে আমার জমিতে, কন্ট্রাক্ট লিখছে আপনার 5 বিঘা বাপের লিনি, এমনি টাকা গুছিয়ে গুছিয়ে আপনার 5 বিঘে নিলাম, করলাম বেগুন করলাম, হয় সবাইকে দিতে 2 লাখ ইনকাম হলো, আবার বাড়িতে খাই দিয়ে যাচ্ছে 1 লাখ থাক গেল ভাই বোনকে মানুষকে করতে হবে এই সিস্টেমে। এত কথা না, নিমরান ভাই তো আমার বাড়িতে গিয়েছিল, মাটি কিনলো দেখে নি আমার বাড়ি, গল্প বাধাই কেটেছে আমার বাড়ি আল্লাহর মধ্যে মানুষ যায় 2-4 দিন রাখতে পারবো, 50-60 কে বাড়ির ভিতরে খাওয়াতে পারবো, বাইরে আমার জল আমি যে প্রতিষ্ঠানটা করি। এই যে আপনার জীবনের গল্প শুনলাম খুবই ভালো লাগলো। মানে আমি যে মূর্খ হিসাবে যে করা মানে এরকম ছেলেপেলে এখন কারো আছে কিনা আমি বলতে পারবো না। আসলে কি আপনি আপনার ফ্যামিলির জন্য যা করেছেন, মানে আমি এটা এখনকার যুগে এরকম ছেলে পা খুবই মুশকিল। আল্লাহ ভালো করে, হ্যাঁ সেটা আপনার মন ভালো যে এই যে 17টা লোকে ব্যবসা করে তো 17টা লোকে যত সবজি বাজার লাগে সম্পূর্ণ অর্থনীতি গুণ করে দিয়েছে, এক বাড়িতে আছে তবে সম্পূর্ণকে টানি না তাই। হ্যাঁ, আপেলটা খাননি না এখনো টান, তাই হাজি ভাই বলছে জাহাঙ্গীর লালচান এতগুলা লোক তোদের বাড়িতে, আমি এতগুলা ভাইয়ের বউ আমরা ভাই ছটা, মা বাপ বোন দুটো একটা আছে, ওগুলো বিয়ে সাথে দিয়ে দিয়েছি, 5টা ভাই বোনের বিয়ে দিয়েছি আমি, বাপের কোনো শৈশব ছিল না আমার নিজের, যেটুকুনো পারি সেটুকুনো দিয়ে অথি হয়েছে, 5টার বিয়ে দিয়েছি, বহিন দুইটার দিয়েছি, ভাই হলো 3টা বার দিয়েছি, 4টার কেলছুকটা হলো 6টা। মানে আপনি যে দায়িত্বটা পালন করেছেন বাপের, শুধু খাওয়া পড়াতে সীমাবদ্ধ না, হ্যাঁ না বিয়ে সাথেও দিয়েছেন, বিয়ে সাথে উমা গত বছর 2 ভাই বোনের বিয়ে দিন পরপর 2 মাস পরপর, এদিকে 1.5 বছর হয়ে গেল, আর বিয়ে সাথে ধরেন ওরা 15,000 টাকা মতন দিল, আমি খরচ করি 1 লাখ, ধুমধাম করে খাও, সুজন ভাইরা তো যাই আমার ওখানে, গাড়ি মারি নিয়ে যাই, আর বোট আইন দিয়ে সব গাড়ি নিয়ে সাহায্য করলে যাই, আধ ঘরে 2টি গাড়িতেও পড়ে যাবে, এই হেলটা বলে হিসেবে কার মিল সাথে বলে দিলাম না। সুজন ভাই আর সুজন ভাই তো আমাকে দেখলে বলে বড় নয় কেমন আছে, ইংল্যান্ডের কাহিনি জানি শুনি, আচ্ছা তুমি যে লেখাপড়া কিছু জানো না, যে ওই সে চাইনাছো সবার জায়গাতে কারো ক্ষমতা নাই আনতে এখনকার হিসাব, মানে এই গর্বটা কল এখনও কল এখনকার হিসাব নিকাশ হয়ে গেছে আলাদা আগে, কিন্তু আই জিতে আমি হয় বলতে হয় না, আমি বছরে আমি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবো, বাপ মাকে বা ভাই বোনকে না জানি কোনো চাকরি না আমার এখন যে লাইনটা আমি জানি, আমি সেই জন্য 2 মাসে নাহলে 2-3 লাখ টাকা ইনকাম করবো, 2 লক্ষ টাকা ইনকাম করবো আমার এই 2-3 মাসে, বাইরে ধরেন 2-3 সময় নাম দিয়ে বাইরে অথি মানে 2 লাখ গাড়ি আর খুচরা খুচিতে ধরেন পার হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ।